بسم الله الرحمن الرحيم دايماي بارون دايلو اللار نامي عبس وتولى شبرو كنچي تو كوريلو ايبن موك فرائيا لويلو أن جاءه الأعمى كارون تهر نكت اندو لوكتي آشيلو وما يدريك لعله يزكى তুমি কেমন করিয়া জানিবে সে হয়তো পরিশুদ্ধ হইত او يذكر فتنفعه الذكرى অথবা উপদেশ গ্রহণ করিত ফলে উপদেশ তাহার উপকারে আসিত اما من استغنى পক্ষান্তরে যে পরোয়া করে না فأنت له تصدى তুমি তাহার প্রতি মনোযোগ দিয়াছো وما عليك الا يزكى অথচ সে নিজে পরিশুদ্ধ না হইলে তোমার কোনো দায়িত্ব নাই واما من جاءك يسعى অন্য পক্ষে যে তোমার নিকট ছুটি আসিল وهو يخشى আর সে সশঙ্কচিত্ত فأنت عنه تلهى তুমি তাহাকে উপেক্ষা করিলে كلا إنها تذكرة نا يا ঠিক নয় يا তো উপদেশ বাণী فمن شاء ذكره যে ইচ্ছা করিবে সেই ইহা স্মরণ রাখিবে في صحف مكرمة উহা আছে মর্যাদা সম্পন্ন লিপিসমূহে مرفوعة مطهرة যা উন্নত পবিত্র بأيدي سفرة মহান كرام بررة পূত চরিত্র লিপিকর হস্তে লিপিবদ্ধ قتل الإنسان ما أكفره মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ من أي شيء خلقه তিনি উহাকে কোন বস্তু হইতে সৃষ্টি করিয়াছেন من نطفة خلقه فقدره شكر بندو হইতে তিনি উহাকে সৃষ্টি করেন পরে উহার পরিমিত বিকাশ সাধন করেন ثم السبيل يسره অতঃপর উহার জন্য পথ সহজ করিয়া দেন ثم أماته فأقبره তৎপর উহার মৃত্যু ঘটান এবং উহাকে কবরস্থ করেন ثم إذا شاء أنشره ইহার পর যখন ইচ্ছা তিনি উহাকে পুনর্জীবিত করিবেন كلا لما يقض ما أمره না কখনো না তিনি উহাকে যাহা আদেশ করিয়াছেন সে এখনো উহা পুরাপুরি করে নাই فلينظر الإنسان إلى طعامه মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করু أنا صببنا الماء صبا আমি প্রচুর বারি বর্ষণ করি ثم شققنا الأرض شقا অতঃপর আমি ভূমি প্রকৃষ্ট রূপে বিদীর্ণ করি فأنبتنا فيها حبا এবং উহাতে আমি উৎপন্ন করি শস্য وعنبا وقضبا দ্রাক্ষা শাক সবজি وزيتونا ونخلا জায়তুন খরজুর وحدائق غلبا বহু বৃক্ষ বিশিষ্ট উদ্যান وفاكهة وأبا فال এবং গবাদি খাদ্য متاعا لكم ولأنعامكم ইহা তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য فإذا جاءت الصاخة যখন কিয়ামত উপস্থিত হইবে يوم يفر المرء من أخيه সেদিন মানুষ পলায়ন করিবে তাহার ভ্রাতা হইতে এবং তাহার মাতা তাহার পিতা ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি